كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد ضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا সূরা আল ফুরকান 27 থেকে 30 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ঈদুল আজহার পরেই আজকের জুমার সালাতে সকলে আল্লাহর এই ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে যিনি আমাদেরকে জিল হজ মাসের রহমত ও বরকত সম্পর্কে অবহিত করেছেন এবং আমরা এই মাসেই ইয়ামে আরাফা সিয়াম পালন করেছি, প্রথম দশকের সিয়াম পালন করেছি, অনেকে অনেক নেকির কাজ করেছি, ঈদুল আজহার সালাত আদায় করেছি, আবার আজকে জুমার সালাতে সমবেত হয়েছি সে শেষ নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই যাবতীয় দরুদ ও সালাত। তাঁর জবান দিয়ে বর্ণিত প্রতিটি কথাই সত্য, কিন্তু এটাও সত্য যে তার কথার অস্বীকারীদের সংখ্যা চিরদিনই বেশি। আল্লাহ পাক একটা মূল নীতি আকারে পিছনের ইতিহাস হিসাবে সান্ত্বনা দিয়ে তার রসুলকে বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا। তুমি দুঃখিত হয়ো না, তোমার পূর্বে যত নবী এসেছে প্রত্যেক নবীর জন্য, লেকুল্লে নবীন মানে প্রত্যেক নবীর জন্য, আদুব্বান মানে শত্রু বানিয়েছি, মিনাল মুজরিমিন অর্থ অপরাধীদের মধ্য থেকে, শুধু তোমার একা শত্রু নেই, তোমার পূর্বে যত নবী গেছে প্রত্যেক নবীর জন্য আমরা একদল শত্রু তৈরি করে দিয়েছি। ওয়াকাফা বিরব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা, আর পথপ্রদর্শক হিসাবে এবং সাহায্যকারী হিসাবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। এই কথাটা আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন কাকে? আমাদের রসুলকে। চিন্তা করেন, শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ কিতাবের অধিকারী যিনি, তাকে তিনি এই সান্ত্বনা দিচ্ছেন। অন্যত্র তিনি বলেছেন, ফাসবির কামা সাবরা উলুল আজম মিনার রুসুলে ওয়ালা তাস্তাজিল লাহুম, তোমার পূর্বে দৃঢ়চিত্ত রসুলগণ যেভাবে সবর করেছেন তুমিও তেমনি সবর করো, ওয়ালা তাস্তাজিল লাহুম, তুমি তাদের বিরুদ্ধে বদ্ধ করার জন্য দ্রুত ব্যস্ত হয়েও না, ওদেরকে কি করতে হবে সেটা আমি করব, কারণ মানুষ কষ্ট হলে তো অটোমেটিক্যালি বদ্ধ করেই, একটা মূলনীতি এটা। যুগে যুগে রসুল এসেছেন, নবী এসেছেন, হক কথা বলেছেন, একদল মানুষ তাদেরকে আনুগত্য করেছেন, তাদের কথা শুনেছেন এবং মেনেছেন, কিন্তু অধিকাংশ মানুষ মানেনি। অথচ আখেরাতে মুক্তির পথ তাদের আনুগত্যের মধ্যে নিহিত। কিয়ামতের দিন এই অপরাধীদের যাদের কথা বলা হলো অবস্থা কেমন হবে সেটাই আল্লাহ এখানে আগেভাগে শুনিয়ে দিচ্ছেন মুসলিম উম্মাকে। এই আয়াতগুলো নাজিল হয়েছে তো আল্লাহ রাসূলের জীবদ্দশায়, মরার পর তো নাজিল হয়নি, অথচ আগামীতে কি ঘটবে আগেভাগে তিনি জানিয়ে দিচ্ছেন তার রসুলকে, অর্থাৎ উম্মতে মুহাম্মদকে। ইয়াওমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেমরা হাত কামড়াবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা আর-রাসূলি সাবীলা, হায় যদি দুনিয়া থাকতে রসুলের পথের সাথী হতাম, তখন তারা হাত কামড়াবে। ইয়া ওয়াইলাতা, হায় দুর্ভোগ আমাদের, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। বোঝা গেল মানুষ কিন্তু নিজে নিজে বিভ্রান্ত হয় না, তাকে কেউ না কেউ বিভ্রান্ত করে, প্রত্যেকটা মানুষই পরস্পরের মুখাপেক্ষী, সে একাই হেদায়ত পায় না, একাই সব কিছু হয় না। তাই সেদিন দুঃখ করে বলবে যদি অমুককে খলিল হিসেবে, খলিল অর্থ বন্ধু, এমনি হাবিব অর্থ বন্ধু, সাদিক অর্থ বন্ধু, কিন্তু খালিল অর্থ ভিতরকার বন্ধু, একবারে অন্তরে যাকে গ্রহণ করা হয় তাকে বলা হয় খালিল। ওই জন্য ইব্রাহিমকে খালিলুর রহমান বলা হয়, খালিলুল্লাহ বলা হয়। তো আমরা কিয়ামতের মাঠে যখন গজব দেখব তখন এই কথা বলব, ইয়া ওয়াইলাতা, হায় দুর্ভোগ আমার, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি আমি দুনিয়াতে অমুক ব্যক্তিকে দোস্ত হিসেবে গ্রহণ না করতাম। লাকাদ আযাল্লানি আনিল যিকরি বাদা ইয জাআনি, ওই দোস্তই আমাকে আল্লাহর স্মরণ থেকে এবং এই কোরআন থেকে পথভ্রষ্ট করেছে। জিকির অর্থ কোরআন, জিকির অর্থ আল্লাহর স্মরণ, দুটাই। বাদা ইজ যা আনি, যখন আমার কাছে কোরআন এসেছিল, আল্লাহর পক্ষ থেকে উপদেশ এসেছিল, এর পরেই আমি পথভ্রষ্ট হয়েছি ওই বন্ধুর কারণে। ভাষাগুলো একেবারে বাস্তব মনে হচ্ছে না, একেবারেই বাস্তব। যত মানুষ পথভ্রষ্ট হয় কারো না কারো কারণে হয়। ওয়াকানা শায়তানু লিল ইনসানি খাদুলা, আর শয়তান মানুষের জন্য সবসময় লাঞ্ছনাকারী একজন দোস্ত। এত উপদেশ দেয়া সত্ত্বেও, এত সরকার আছে, এত আইনকানুন দেশে আছে, জেল হাজার সবই আছে, কিন্তু দুর্নীতি কমছে না বাড়ছে, দিন দিন বেড়ে যাচ্ছে, দুষ্ট লোকের সংখ্যা দিন দিন বাড়ছে এবং এটা বাড়বে, কেয়ামত যত নিকটে আসবে তত এর বৃদ্ধি পাবে। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাকুমু সাআতু ইল্লা আলা শিরারিন নাস, দুষ্ট লোক ছাড়া কেয়ামত আসবে না, পৃথিবীতে ভালো মানুষ খুঁজেই পাওয়া যাবে না, আল্লাহ আল্লাহ মানুষ যখন একজনও থাকবে না তখনই কেয়ামত হবে। যে অবস্থা হয়েছে দিন দিন সেদিকেই যাচ্ছে, কিন্তু উপদেশ দেওয়ার দায়িত্ব নবীদের ছিল এবং নবীদের পরে তার ওয়ারেস ওলামায়ে কেরামের দায়িত্ব, সেটা তাই উপদেশ দিয়ে যেতে হবে। যদি আল্লাহ পাক তার মাধ্যমে কারোর অন্তরে দাগ কাটেন, হেদায়েত দান করেন, হয়তো বা তাহলে দুনিয়া কিছুটা দুর্নীতি কমবে। কিয়ামতের দিন যে দৃশ্য হবে সেটা কিন্তু আল্লাহ পাক এখনই বলে দিচ্ছেন। এইবারে কি হবে, আল্লাহ তো ছাড়বেন না, সমস্ত নবীদের ডাকাবেন, এই নবী তোমাকে পাঠিয়েছিলাম, তোর উম্মতরা পদভ্রষ্ট কেন হয়েছে, কৈফিয়ত দাও। এমনি করে শুরু হবে সেই আদম থেকে, নূহকে তো বেশি করে ধরা হবে, শেষ পর্যন্ত আমাদের নবীকেও ছাড়া হবে না, তাকেও প্রশ্ন করা হবে, তোমাকে শ্রেষ্ঠ নবী করেছিলাম, তোমার সঙ্গে এত বাট সাহাবা একরামকে দিয়েছিলাম, তোমাকে বদর, ওহদ, খঞ্জব, আহজাবের যুদ্ধে বিজয়ী করেছিলাম, অন্য নবীদের ভাগ্যে এই বিজয়ী হয়নি, তারা তারা বরং মার খেয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের বিরুদ্ধে কিছুই করতে পারেনি, অথচ হে মোহাম্মদ তোমার শত্রুরা তোমার সামনেই তোমার হাতেই পরাজিত হয়েছে, তুমি বিজয়ী সেনাপতি ছিলে, এরপরেও বলো আজ কেন তোমার উম্মতের দুর্দশা, কেন সব দলে জাহান্নামে যাচ্ছে। তখন আমার নবী সেদিন যে কৈফিয়তটা দিবেন, এই কৈফিয়তটা বড় শিক্ষণীয়। وقال الرسول يا رب ان قومي اتخذوا هذا القران مهجورا, সেদিন আমাদের রসূল বলবেন, ইয়া রব্বে, হে আমার পালনকর্তা, নিশ্চয়ই আমার জাতি, আমার উম্মত এই কোরআনকে পরিত্যক্ত বস্তু হিসেবে মনে করেছিল, এটাকে যে মেনে চলতে হবে এটা তারা কখনো বিশ্বাস করেনি। আমি তো কোরআন রেখে দুনিয়াতে বিদায় হয়ে চলে আসছি, কিন্তু কোরআন তার মানে নেই, আমি কি করব। এই পরপর চারটি আয়াতই আমাদের উপদেশের জন্য কি যথেষ্ট নয়? আর তো কিছুই লাগে না। পৃথিবীতে কোনো ধর্মীয় গ্রন্থ অর্থাৎ এলাহী গ্রন্থ নাই, একমাত্র একখানা গ্রন্থ যা আমার হাতে দেখতে পাচ্ছেন, এখানেই মাত্র আল্লাহর গ্রন্থ হিসেবে পৃথিবীতে আছে। 1500 বছরের মধ্যে এর একটা হরফ, একটা বাক্য, একটা শব্দ, একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন হয়নি এবং করার সাধ্যকারর হয়নি। এটা আল্লাহ পাকের খাস মেহরবানি। গত সপ্তাহে আপনাদের বলেছিলাম কোন বদমাশ কোরআনের মধ্যে উল্টাপাল্টা করেছে বলে নাই, ওটাকে বাজাত করার জন্য সবাই দাবি করে, জানি না সরকার কি করল, করুক সরকার বাজাত, করুক বা না করুক ও বাজাত হয়ে গেছে, ও কেউ পড়বে না। আর ওটার ফতোয়া হলো ওইটা হাতে আসলে সঙ্গে সঙ্গে আগুন দিয়ে পড়াই দেবেন, মনে যেন দুঃখ না লাগে, তাই তো? এক কিছু না খারাপ, বাকি তো ভালো। জি না, এক কেড়ে দুধে এক গোচনা পড়লে দুধের যে অবস্থা হয়, কোরআনের সমস্ত কোরআন মধ্যে একটা হরফ যদি কেউ বদমাশি করে পুরো কোরআনটাকে পুড়িয়ে দিতে হবে। ওসমান গনি নিজে তার স্বাক্ষর রেখে গেছেন, উনি কোরাইশি কেরাত বেঁধে বাকি সমস্ত কেরাত সব নিজে রাষ্ট্রীয় ফরমান জারি করে আগুন দিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিয়ে গেছিলেন। যদি সেই সময় ওই অন্য বাতিল কোরআনের একটাও যদি কপি থাকতো আজকে পৃথিবীতে ভরে যেত, কিন্তু কিন্তু ওসমান গনি যদি সেদিন কঠোর না হতেন তাহলে আজকে আমাদের ভাগ্যে কী হতো আল্লাহ পাক ভালো জানেন। ঠিক যেভাবে তওরাত ইঞ্জিল দেখেন না, বাজারে গেলে ইঞ্জিল কিনতে পাওয়া যায়, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট কত যে কিনতে পাওয়া যায়, সব বানোয়াট। আল্লাহ সব কিতাবের স্থায়িত্বের দায়িত্ব গ্রহণ করেননি, তিনি শুধুমাত্র কোরআনের স্থায়িত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা নাজিল করেছি জিকির অর্থাৎ কোরআন এবং আমরা ইয়ের হেফাজতকারী। আল্লাহ পাক নিজেই কোরআনের হেফাজত দায়িত্ব গ্রহণ করেছেন। পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হলেও এর একটা হরফ পরিবর্তন খবর ক্ষমতা কারোরই হবে না, কারণ আল্লাহ নিজেই এর দায়িত্ব গ্রহণ করেছেন। ঠিক অনুরূপভাবে সহি হাদিসের বাতিল করার ক্ষমতা কারোর নাই, এগুলো থাকবে, নবীর কালাম এবং আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এটা আমাদের উপরে দায়িত্ব হলো এগুলো বায়ান করা, এগুলো ব্যাখ্যা করা। অতএব কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যতই চক্রান্ত হোক টিকবে না। কিয়ামতের মাঠে এরপরে আমাদের অবস্থা কি হবে? জালেমরা তো দুঃখ করলো, হাত কামড়ে হাউমাউ করবে, এবার তারা তো কিছু নেকির কাজ করেছে দুনিয়াতে, জালেমরা দুষ্ট লোকেরা খালি কি খারাপ কাজ করে নাকি, কিছু ভালো কাজও তো করে, তাদের অবস্থা কি হবে? আল্লাহ বিচারে বসছেন তো, এইখানেই পাবেন আপনি। 23 আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমালু মিন আমালিন ফাজআলনাহু হাবা আম মানসুরা, অতঃপর আমরা এগিয়ে যাব, এই সমস্ত দুষ্ট লোকেরা যে সৎকর্ম পৃথিবী থাকতে করেছিল সেগুলোর দিকে, অতঃপর সেগুলিকে আমরা করে ফেলব বিক্ষিপ্ত ধুলিকণার ন্যায়, অর্থাৎ ওগুলো কোনোই কাজে লাগবে না। হাফেজ ইবনে কাসির এই আয়াতের তাফসীর গিয়ে বলছেন, যে কোনো আমল কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দুটো শর্ত লাগে, একটা হলো ইখলাস লিল্লাহ, আর দুই নম্বরের মোতাবিআহ লিরাসূলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে কাজটা হওয়া এবং রসুলের তরিকা মোতাবেক হওয়া। এই দুটো শর্ত পূরণ না করাতে ওই সমস্ত দুষ্ট লোকেরা দুনিয়া যে সমস্ত জনসেবামূলক ভালো কাজ করেছিল সেগুলো কোনো নেকি পাবে না, দুনিয়ায় করেছিল দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোক তারা দ্বারা উপকৃত হয়েছে, কিন্তু সে আল্লাহর স্বার্থে করেনি, আল্লাহকে খুশি করার জন্য করেনি, বিধে আল্লাহ তাকে কিছুই দেবেন না। আর আল্লাহর রসুলের দেখানো পথে সে করেনি, নিজের বা নিজের অনুসরণীয় ব্যক্তির নির্দেশ মোতাবেক সে কাজ করেছে, অতএব সে কিছুই পাবে না। আবু জাহাল আবদুল্লাহ ইবনে উবাই দুটো মানুষের নাম সবসময় মনে রাখবেন, আবু জাহালকে আল্লাহ রসুল ফিরআউন হাযিহিল উম্মাহ বলেছিলেন, ওহদের যুদ্ধে আবু জাহাল নিহত হয়, ইবনে মাসউদ গিয়ে যখন তাকে খবরটা দিলেন, আল্লাহ নবী বললেন চলো তো আমি সচকে দেখব, তখন তাকে নিয়ে যাওয়া হলো, লাশ উনি সচকে দেখলেন, চাচা তো দাঁড়িয়ে বলছেন ফেরাউন হাযিহিল উম্মাহ, এই উম্মতের ফেরাউনটা আজকে ধ্বংস হয়ে গেল। আরেকজন ছিল আবদুল্লাহ ইবনে উবাই মদিনায় গিয়ে, সে কিন্তু কাফের ছিল না, সে আল্লাহ নবীর হাতে ইসলামের বায়াত করেছিল, তার পেছনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতো, সিয়াম আদায় করতো, সবই সে করেছে, কিন্তু সে ছিল মোনাফেক, কপট বিশ্বাসী, তার প্রকাশ্যে ইসলাম জাহির করত, ভিতরে কুফর লালন করত। যখন আল্লাহ রসুল আসতেন খুতবা দেওয়ার জন্য মসজিদে, তখন ও সামনের কাতারে আগে এসে বসত এবং দাঁড়িয়ে বলছো ওই যে আল্লাহ রসুল আসছেন, তোমরা সাবধান, তোমরা সাবধান, ঠিক যেভাবে আদালতে জজ ম্যাজিস্ট্রেট সাহেবরা হাজির হওয়ার একটু আগে দেখেন না, আগে সাবধান করে দেয়, ঠিক অমনি অতি ভক্তি তিনি দেখাতেন। অথচ এই মানুষটাই ছিল মোনাফেকদের সর্দার, আবার নামটা ছিল আবদুল্লাহ, ইতিহাসে কুখ্যাত। ওদের যুদ্ধে যখন পরীক্ষা এলো, ওই যুদ্ধের মাঠ দেখা যাচ্ছে আর এখান থেকে ব্যাক করল, 1000 মধ্যে 350 মোনাফেক চলে আসলো। এটা কি ওই আয়াতের মিসদাক হচ্ছে না? একটু আগে আল্লাহ পাক বললেন প্রত্যেক নবীর জন্য আমি শত্রু নির্ধারণ করেছি, এরা ছিল শত্রু, আবু জাহাল ছিল প্রকাশ্য শত্রু, আবদুল্লাহ ছিল গোপন শত্রু, এদেরকে মোকাবেলা করে ইসলাম ঠিকই আছে, সত্য চিরদিন বিজয়ী, সত্য কখনো সমর্থকের তোয়াক্কা করে না, কতজন ভোট দিলে একটা মিথ্যা সত্যে পরিণত হবে, একটা সত্য মিথ্যা পরিণত হবে, সংখ্যা কখনোই সত্য মিথ্যার মানদণ্ড নয়। আর এ কারণেই আল্লাহ পাক সেদিন এদের আমলগুলো বিচার করবেন, যারা যা করেছে আল্লাহর জন্যে করেনি, এরা করেছিল নিজের স্বার্থে, দুনিয়াবী স্বার্থে, অন্য কোনো স্বার্থে, সেখানেই সেটা শেষ হয়ে গেছে, আল্লাহ পর্যন্ত ওর আমল পৌঁছেনি, অতএব সাবধান আমরা যেন সেটা না করি। এই যে দুটি শর্তের প্রথম শর্তে হয়তো আমাদের অনেকের এখলাস আছে, যে কাজ করছি আল্লাহর ওয়াস্তে করছি, দ্বিতীয় শর্তে আমরা সমস্যা পড়ে যাব, ঈদ উল আজহা পালন করে এলাম, হাজার হাজার মানুষ ঈদ করেছেন, সালাতেও গোলমাল, কোরবানিতেও গোলমাল, এমনকি সিয়ামেও গোলমাল, একদিন দুদিন তিন দিন ধরে ঈদ উল আজহা হয়েছে, বাংলাদেশে তো দুদিন হয়েছে, পাকিস্তানে শুনলাম তিন দিন হয়েছে, যে দেশে যে ছাত্র সেখানে পড়াশোনা করে তারা সেই দেশের নিয়ম অনুযায়ী ঈদ করে, ফলে দেখা যাচ্ছে আমরা ঈদ করলাম সোমবারে, ওদের ঈদ শুরু হয়ে গেল শুক্রবার থেকে, অত শুক্রবার দিন হজ, তাই না? ওই যারা ওইদিকে ওদের ফতোয়া ওদের মতোই ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। কেউ কারো কথা মানতে রাজি নয়, সবাই যেন মন গড়া কাজ করার অভ্যাস হয়ে গেছে, এটাতে একটা আনন্দ পায়। শয়তান পিছনে পিছনে উস্কে দেয়, মন গড়া কাজ করলে মনে একটা আনন্দ লাগে না, এটাই স্বাভাবিক হয়ে গেছে। না আজকে ফেতনা দিন দিন ছড়িয়ে পড়ছে, সাবধান থাকতে হবে আমাদের। আর এই রসুলের অনুযায়ী আমল না হওয়ার পিছনে আমরা আলেমরা কিন্তু কম দায়ী নই। আমরা একটা সুন্দর কথা শিখেছি যে বিষয়ে ইখতিলাফ আছে যেহেতু, অতএব দুটাই করা যাবে। এই সুন্দর একটা কথা বলে জনগণকে ঘুম পাড়ানি গান গাইয়ে হাদিস থেকে বিরত রাখা হয়। স্পষ্ট বিধান কোরআনে আছে, হাদিসে আছে, এরপরেও তারা মানছেন না যেহেতু এ বিষয়ে ইখতিলাফ আছে। অথচ ইখতিলাফের কোনো কারণই নাই, যেখানে ইখতিলাফ হবে সেখানে বিধান আছে। ফারদ্দু ইলাল্লাহ আর রাসূল, আল্লাহ বলে দিচ্ছেন ওয়াইজা তানাযাতুম ফি শাইইন ফারদ্দু ইলাল্লাহ আর রাসূল, যখন তোমরা কোনো ব্যাপারে ঝগড়া করবে তখন ফিরে চলো আল্লাহ এবং তার রাসূলের দিকে, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে। আপনি সাত ভাগ কোরবানি করবেন, উনি পাঁচ ভাগা করবেন, উনি তিন ভাগা কোরবানি করবেন, উনি একটা খাসি একটা গরুর ভাগা নেবেন, এই ঝামেলার সমাধান কি? রুদ্দু হয়ে আল্লাহ আর রসুল, ফিরে যাও আল্লাহ এবং তার রসুলের দিকে, অর্থাৎ ফিরে যাও কোরআনের দিকে, দেখবে তুমি সেখানে পাবে ওফাদিম ও তারকনা আলাইহি ফিল আখিরিন, ইসমাইলের বিনিময়ে একটা মহান কোরবানি আমরা তাকে দান করলাম এবং এই নিয়মটি আমরা পরবর্তীদের জন্য জারি করে দিলাম। এটা কোরআনের স্পষ্ট নির্দেশনা যে আপনাকে অবশ্যই একটি জীবন দিতে হবে। এবারে ব্যাখ্যা যাতে আপনি হাদিসে বিদায় হজের ময়দানে আল্লাহ রসুলের সর্বশেষ ভাষণ, ইয়া আইয়ুহান নাস আলা লিকুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন ওয়াতিরা, হে জনগণ, প্রতি পরিবারের জন্য প্রতি বছর একটি করিয়া কুরবানি, একটি করিয়া ভাগা নয়। কোরআনের নির্দেশনা পেলেন, হাদিসের নির্দেশনা পেলেন, এরপরও আপনি বলছেন ইখতিলাফ আছে। যদি থাকে সে ইখতিলাফ কোরআন হাদিসে নেই আছে আপনার মনের মধ্যে, আপনি মানতে চান না কারণ গোশত কম হয়ে যায় খাসি জবাই করলে, আপনাকে যে কোনো মূল্যে গোশত বাড়াতেই হবে, তো যে হুজুর যে ফতোয়া দিবে সেদিকে আপনাকে যেতে হবে। আপনার মন যেখানে গিয়ে শান্তি পায় আপনি সেইটা গ্রহণ করছেন, কোরআন হাদিস আর আপনার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। এখানেই কিন্তু হক বাতিলের পার্থক্য হয়ে যায়। আপনি সালাত আদায় করলেন ইচ্ছা মতো, দিলেন ছয়টা তকবীর, তো প্রথম রাকাতে করলেন কেরাতের আগে, দ্বিতীয় রাকাতে করলেন কেরাতের পরে, কেন করলেন জবাব নেই, সবাই করে তাই করলাম। হাদিস কোথায়? ওসব তোমরা দেখে বেড়াবে, আমাদের তো কাজ নেই, বাপ দাদা করে গেছে তাই করলাম। কারণ আপনি হাদিস খুলে দেখিয়ে দিলে ওরা ওগুলো পড়বেও না জানবেও না। একই হাদিস দেওবন্দে পড়া হচ্ছে, একই হাদিস নওদাপাড়ায় পড়া হচ্ছে, একই হাদিস হাটহাজারি পড়া হচ্ছে, সব জায়গাতে আলেম বের হচ্ছে, দেওবন্দের আলেমরা এই ফতোয়া কেন দিচ্ছে? তারা কি হাদিসগুলো দেখে নাই? দোষ তো জনগণকে দিলে হবে না, দোষ তো আলেমদেরই, তারাই জনগণকে বিভ্রান্ত করেছে। যেটা এই আয়াতে আপনার পেলেন ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় দুর্ভোগ, যদি আমি অমুক ব্যক্তি গিয়ে আমার বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, সে অমুক ব্যক্তিরা কে? ওটা তো মাওলানা সাহেব, ওটা তো হুজুর, ওটা তো মুফতি, ওটা তো পীর, ওটা তো আমির, এই তো আর কারা? যে কোনো লোক নাকি এটা? যত বিভ্রান্তের মূল হয় এরাই, সব কিছু জানার পরও বলবে বিষয়টাতে ইখতিলাফ আছে। তো ঠিক আছে, আর আমি একটা আস্ত করবেন দিলাম, একটা গরু ভাগা নিলাম, ইখতিলাফ আছে তো বেশি আমি চাপ দিতে গেলাম না। আর তোমরা জীবনভর ইখতিলাফ নিয়েই থাকো, আর জনগণকে ইখতিলাফের মধ্যেই ডুবিয়ে রাখো, কখনোই তাদেরকে হক পথে আসতে দেবে না, তোমাদের কারণেই সমস্ত ধ্বংস হচ্ছে। কী জবাব দিও তোমরা কিয়ামতের মাঠে? পরিষ্কার নির্দেশনা রয়েছে কোরআনে হাদিসে, আল্লাহ রসুল জীবনে কোনো ভাগ কোরবানি দিলেন না, মুকিম অবস্থায় সাহাবায়ে কেরাম থেকে একটা দলিল পাওয়া যাচ্ছে না, যেটা পাওয়া যায় তার সফর অবস্থায় কীভাবে আপনি সেখানে চোখ বুঝে থাকতে পারেন, এরপরও থাকতে হবে যেহেতু ইখতিলাফ। এই জন্য একটা প্রবাদ আছে, ইত্তাফাকুল উলামা আলা আল্লা তাত্তাফাকু, ওলামারা এই বিষয়ে একমত হয়েছেন যে তারা কখনোই কোনো বিষয়ে একমত হবেন না। কথা বুঝছেন? তাত্তাফাকুল উলামা আলা আল্লা ইত্তাফাকু, ওলামারা এই বিষয়ে একমত হয়েছেন তারা কোনো বিষয়ে কখনোই একমত হবেন না। আর এই জন্য আল্লাহ পাক এদের হাতে কখনো ইসলামিক রাষ্ট্রীয় ক্ষমতা দেয় নাই, দেবেও না কখনো আমার বিশ্বাস মতে। কারণ এরা যদি কখনো ক্ষমতা যায় ওখানে জাতীয় সংসদে মারামারি করে মরে যাবে। এমনিতে দুই দল আছে, ভালো আছে, হাজার গণ্ড মৌলবী সব যে হয়েছে লাগা দেবে। এখন তো আমরা স্বাধীনভাবে অন্তত সাতটা বারোটা করে সালাদ আদায় করতে পারছি, করবেনি করতে পারছি, তো রাষ্ট্রীয় ফরমান জারি করে দেবে, বাধ্যই করা লাগবে। ঠিক যেমন জেলখানায় গিয়ে বাধ্য হয়ে, যেহেতু সেখানে সহায়তগুরি ইমাম, আপনি বারতগুরি মুক্তাদি, আপনাকে স্বাধীনতা নাই, আপনাকে ইচ্ছায় অনিচ্ছায় ওই বারতগুরি ইমামের সঙ্গে ঈদের সালাত আদায় করতে হয়েছে, তাই না? কিন্তু এখানে আমরা ইচ্ছা করলে বাদ দিয়ে সুন্নত যেখানে আমলে সেখানে যেতে পারি। এই সঙ্গে যুক্ত হবে মানুষের মধ্যে তাসাহুল চলে আসছে, কোনো ব্যাপারে গুরুত্ব নাই, চেতনাহীন মানুষের সংখ্যা বাড়ছে দিন দিন। ঠিক আছে, চলুক, এটাও ঠিক ওটাও ঠিক, আপনি হাদিস দেখিয়ে দিচ্ছেন তা মানছে না, কারণ এত লোক করছে তাদেরকে হচ্ছে না। ঠিক যেভাবে আলেমদের মধ্যে তাসাহুল এসে গেছে, ঠিক একইভাবে সাধারণ মানুষের মধ্যেও তাসাহুল এসে গেছে। এর মধ্যে আল্লাহ যাদেরকে হেদায়ত দান করেন, যারা সত্য সন্ধ সত্যের সন্ধানে তারা পাগলের মতো ছুটি বেড়ায়, কোথায় সত্য পাওয়া যায়, তারা ঠিকই সত্য খুঁজে পায়, তারা দিন গ্রহণ করে, তাদেরকে কেউ ঠেকাতে পারে না। এরকম লোক সে যুগেও ছিল, এ যুগেও আছে, চিরকাল থাকবে, তবে সন্ধান কমছে। যারা এমনি করে সত্যের সন্ধান করেন, যারা সত্য খুঁজে নেন এবং সত্যকে পেলে আনন্দের সঙ্গে গ্রহণ করেন এবং তার জন্য যে কোনো রিস্ক নিতে প্রস্তুত থাকেন, তাদের জন্যই জান্নাত অপেক্ষা করছে। অতএব সাবধান, সত্যকে পেয়ে হারাবেন না, না পেলে সত্য খুঁজে নেন, দায়িত্ব আমাদের প্রত্যেকেরই, কারণ প্রত্যেকেই মরতে হবে, মৃত্যুর হাত থেকে বাঁচার ক্ষমতা কারোর নাই, মরলেই আমাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, মনকার নাকিরের শাস্তি কবরেই ভোগ করতে হবে। দেশে যত অন্যায় অপকর্ম হচ্ছে, তারা নিজেরাই কিন্তু জানে এগুলো অন্যায়, এরপরও তারা ছাড়েন না। যদি মৃত্যুকে কেউ ভয় করত, যদি আখেরাতের জবাবদিহি তাকে ভয় করত, তাহলে কখনোই তারা এগুলি করতে পারতেন না, তাসাহুল তাদের মধ্যে আসত না। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ কুলুবুহুম মুনকিরাহ ওয়াহুম মুস্তাকবিরুন, যারা আখেরাতে বিশ্বাস করে না, তাদের অন্তরটা হয় বিদ্রোহী, তারা হয় অহংকারী। আখেরাতে বিশ্বাস যাদের দৃঢ়, তারা কখনো এই কোরআন হাদিস পাওয়ার পরে ডানি বা যেতে পারে না। একটা সুন্নত আমল করার জন্য এবারে শুনে খুব আনন্দ লাগলো আমার কাছে, আমাদের গ্রামের ঈদগাহে চলে গেছে সুন্দরবনের কাছে কালীগঞ্জ থানা থেকে দুজন মানুষ খুঁজতে খুঁজতে কোথায় সহি হাদিসের আমল হয় জানার জন্য বিভিন্ন গ্রামে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে আমাদের গ্রামে চলে গেছে। অথচ আমাদের গ্রামের ঈদগাহে যাওয়ার জন্য এমনকি একটা ইজি ব্যাগ যাওয়ারও রাস্তা নাই। আয়ল বোঝেন কি আপনারা, দুইখানা জমির মাঝখানে আয়ল থাকে না, আয়ল পথ হেঁটিয়ে আমাদের ঈদগাহে যেতে হয়, কারণ পাঁচ গ্রাম লোক সেখানে যায়। রাস্তা করলে অনেক টাকা খরচ হয়, মানুষ মাটি দিতে চায় না। যাই হোক, গত দু বছর আগে আমরা চেষ্টা করে রাস্তা বানিয়েছি এক পাশ দিয়ে, কিন্তু ওই মানুষটা কী করে সেখানে গেল আমি হতভম্ব হয়ে গেছি। ঈদ পড়েই আবার চলে গেছে, ঈদুল আজহার সালাত আগেই হয়, সে দেরি করেনি, বাড়ি চলে গিয়ে ঈদ পড়েছে বলে কোরবানি করেছে। তা জিজ্ঞেস করলে আপনি এত দূর থেকে এসছেন কেন এখানে, তো বলছে দেখেন দেশে থাকতে সত্যের সন্ধান পাই নাই, বাইরে গিয়ে আপনাদের ক্যাসেট শুনে সিডির ইন্টারনেটের ভাষণ শুনে আমরা সত্যের সন্ধান পেয়েছি, কিন্তু ঠিকানা তো জানতাম না, তাই খুঁজতে খুঁজতে আজকে এখানে এলাম। এই মানুষের সহি হাদিস মোতাবেক সালাত এবং আমাদের গ্রামের সাধারণ মানুষের সালাত সমান হবে কি নেকির দিক দিয়ে? কখনোই সমান হবে না। কমপক্ষে ধরেন 45 থেকে 50 কিলোমিটার দূর থেকে ঈদের দিন সকালে চলে আসছে, কোনো যানবাহন নাই, সাইকেলে কত কষ্ট করে আসছে বেচারা। এদের ইমান আর আমরা আপনাদের সামনে তুলে ধরছে সব কিছু, আপনাদের ইমান কখনো এক হবে না। এই জন্যই বলছি মোতাসাহেল হবেন না, এটাও ঠিক ওটাও ঠিক বলবেন না, ঠিক একটাই হয়। এই মিষ্টি কথার মাধ্যমে বহু দিনদার মুসলমানকে পথভ্রষ্ট করা হয়েছে, এখনো করা হচ্ছে। বলা হচ্ছে বারবার হাদিস সবই সহি, নিজেরা বানিয়েছে হাদিস, এগুলোকে হাদিস বানানো বলা হচ্ছে, নিজেদের দলীয় মজহাবি রাজনৈতিক বাক্যগুলিকে হাদিসের মর্যাদা দিয়ে এরা সমাজে চালিয়ে দিয়েছিল। এখন সেগুলো যখন আমরা জাহির করে দিচ্ছি, তো সমস্ত দল খেপে গেছে আমাদের উপরে। এরাই হলো সবচেয়ে বড় ফেতনা, এগুলো খুবই দুঃখজনক। যখনই সত্য পাবেন নিজে খোঁজার চেষ্টা করুন, না পারলে যারা খুঁজছে তাদের কাছে যান, নিজে দেখুন, আমল করুন। যে কোনো সময় মৃত্যুর ঘণ্টা বেজে যাবে, বাঁচতে পারবেন না। একদিনের একটা সালাত যদি কবুল হয়ে যায় কিয়ামতের মাঠে, ওই একটা সালাতই যথেষ্ট হবে আপনার জন্য। আল্লাহ পাক যদি কারো সালাত কবুল করেন, তাই কখনোই আল্লাহ জাহান্নামে দেন না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা অনুরূপভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আর আমরা তার সালাত বাদ দিয়ে নিজেরা মন গড়া সালাত আদায় করব, আর ভাববো আমার নবী আমাকে সাফাত করবেন, এতই সস্তা। সালাত সিয়াম হজ যাকাত কোরবানি যাই করি না কেন, মোতাবিয়াতুর রসুল হতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় গিয়ে হাফেজ ইবনে কাসির অনেক উদাহরণ এনেছেন, ওগুলো এখানে টানা সম্ভব নয়। তিনি সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত, উনি সপ্তম শতাব্দী অষ্টম শতাব্দী হিজরির মানুষ, ওনার যুগ পর্যন্ত, রসুল থেকে ওনার যুগ পর্যন্ত বড় ইতিহাস টেনেছেন। যে সে যুগেও একদল মানুষ এরকম ছিল, সত্য মিথ্যা বুঝতে কিন্তু মানত না। এ যুগও ঠিক তাই হয়েছে, দিন দিন বাড়ছে। যারা সত্যিকার অর্থে আখেরাতে মুক্তি চান, তাদেরকে সঠিক জিনিসটা হাতে পাওয়ার পরে এড়িয়ে যাওয়ার কোনো অবকাশ নাই। যদি অজুহাত দিয়ে চলে যান, আল্লাহর কাছে আপনাকেই দায়িত্ব গ্রহণ করতে হবে নিজের কৈফিয়ত দেওয়ার জন্য। কৈফিয়ত দেওয়ার কিছুই থাকবে না, কী হবে সেদিন তাতে বুঝলেনি, হাবা আম্মান সুরা হয়ে যাবে। কোরআনের ভাষা মিথ্যা নয়, আমরা সেদিন এগিয়ে যাব তাদের আমলগুলোর দিকে এবং সেগুলোকে করে দেব হাবা আম্মান সুরা, বিক্ষিপ্ত ধুলিকণার ন্যায়। ফেরেশতাদের দিকে আমরা তাকাবো, ফেরেশতারা তখন বলবে লা বুশরা ইয়াওমাইযিন লিল মুজরিমিন, তোমাদের মতো পাপীদের জন্য আজকে কোনো সুসংবাদ নাই। ইয়াকুলুনা হিজরাম মাহজুরা, তখন আমরা বলবো বাঁচাও বাঁচাও, জাহান্নামের এই প্রচলিত হুদাসনে আমরা যেতে চাই না। কিন্তু কে বাঁচাবে? লাভ তো কিছু হবে না। ও কাদামনা ইলা মা আমালু মিন আমালিন ফাজালনা হাবা মানসুরা, বাঁচানো যায় কিনা দেখার জন্য আল্লাহ পাক আমাদের আমলনামাগুলো তালাশ করবেন, দেখবেন যে সবটাই ফাঁকা, বিক্ষিপ্ত ধুলিকণার মতো করে দেবো। অতএব সেদিন যেন আমাদের আমলনামা খালি না হয়, আমাদের সবাইকে সে বিষয়ে এখনই হুঁশিয়ার হওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের মাঠে যেন এই কথা না বলতে হয় দাঁত কামড়িয়ে, ইয়া লায়তানি আত্তাখিজ মা রাসূল সাবিলা, হে আল্লাহ যদি আমি দুনিয়ায় থাকতে, ইয়া লায়তানি ইত্তাখাজতু মা রাসূল সাবিলা, রসুলের রাস্তা তরিকা, রসুলের সিরাত মুস্তাকিম, রসুলের পথ গ্রহণ করতাম, আজকে আমার এই দুর্দশা হয়তো না। আর সেদিন ধরে আমাদের মুখের উপরে আল্লাহ রসুলকে এটা বলতে না হয়, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ, ইয়া রব্বে, হে আমার প্রতিপালক, আমার কম এই কোরআনকে পরিত্যক্ত জঞ্জালের মতো মনে করেছিল। এটা জাতীয় সংগ্রাম শুরু হওয়ার সময় কোরআন পাঠ করে, পাশে ত্রিপিটক পাঠ করে, পাশে গীতা পাঠ করে, যেন গীতাও যা কোরআনও তা, কোরআনের কোনো আমল নাই, আমল করা যাবে না। তফসিরুল কোরআন মজলিস হচ্ছে এমপি সাহেব প্রধান অতিথি, তার নির্দেশে সেখানে তফসিরুল কোরআনের আগেই গীতা পাঠ করা হয়। তার যুক্তি ধর্মনিরপেক্ষ দেশ, অতএব এখানে হিন্দুদেরকেও সম্মান করতে হবে, তাদের ধর্মগ্রন্থ গীতা পাঠ করতে হবে, এরপরে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন থেকে তফসির করতে হবে, তার নির্দেশ করবে সেটা করতে তারা বাধ্য হয়েছেন। এগুলো যদি পত্রিকায় আসে আর কি বলতে পারেন বলেন? আল্লাহর কালাম আর মানুষের তৈরি একটা বইকে এরা সমান করে দিচ্ছে, এত সাধারণ জ্ঞান যাদের মধ্যে নাই এরাই হলো মুসলমানদের নেতা, এরাই আমাদের কাছে ভোট পায়, আমরাই তাদেরকে মাথায় তুলি। সাবধান, কোরআন এবং অন্য জিনিস এক নয়। কোরআনের প্রশংসায় বিরোধীরা কত কথা বলেছে, সারা বিশ্বের যে ধর্মেরই লোক হোক না কেন কোরআনকে সবাই মাথায় রাখে, হতভাগা মুসলমানরা এটাকে মাথায় রাখতে পারলো না। আপনারা সবাই জানেন, বহুবার খুতবা শুনেছেন, দি হান্ড্রেডস বিশ্বে 100 মানুষের জীবনী আলোচনা করে খ্রিস্টানরা দেখিয়েছে তারা তাদের নবীকে এক নম্বর না রেখে আমাদের নবীকে এক নম্বর রেখেছেন, যে বিশ্বের সেরা মানুষ হচ্ছে ইসলামের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই খ্রিস্টানরা বলছে। হতভাগা মুসলমানদের দেশ বাংলাদেশে সে নবীর নামে কটূক্তি করা হয় তার কোনো ক্ষতি হয় না, প্রধানমন্ত্রীর নামে কটূক্তি করলে 7 বছর জেল হয়। ইক্ষের দেশ হলো, এটি পাগল বলবো না কি বলবো এই দেশটারে। আর আমরা যারা, যেহেতু আমাদের কেউ কিছু গায়ে লাগে না, যে যাই বলো বলো গিয়া, যে যার মতো বললো, এই ভাবখান হয়ে গেছে। আমরাও ধর্মিক লোক যারা বলে দাবি করছি, আমরা ধর্মের ঘরে চুরি করছি, যারা রাজনীতি করছেন তারা রাজনৈতিক করতে যে আল্লাহর সার্বভৌমত্ব চিন্তা করে নিয়েছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন তারা নিজেদের খেয়াল খুশি মতো ব্যবসায়িক লেনদেন করেন, নিয়মনীতি জারি করে দিয়েছেন, যা সুদি অর্থনীতির প্রকাশ্য সমর্থক, পুরোপুরি পুঁজিবাদী অর্থনীতির সঙ্গে সামিল, সেগুলো তারা করে যাচ্ছে। নত মুসলমান ভেবে নিয়েছেন এটাও ঠিক ওটাও ঠিক, যাই করি না কেন হজ করবো সব আল্লাহ ক্ষমা করে দেবে, আমরা ব্যাখ্যা করে দিয়েছি। অতএব সাবধান, কিয়ামতের দিনের এই দৃশ্য আপনাদের বর্ণনা করা হলো। আবার মনে করে দিই, আমল কবুলের শর্ত এখানে হাফেজ ইবনে কাসির দুটি বলেছেন, ইখলাসটাকে উনি মূল ধরেছেন, কারণ ইখলাস বললে শিরিক বিমুক্ত তৌহিদকেই বোঝানো হয়, কিন্তু এটাকে আরও ব্যাখ্যায় যদি আমরা চলে যাই তাহলে বলবো তিনটা হয় ভালো, আকিদা সহি অর্থাৎ শিরিক বিমুক্ত হওয়া, মুশরিকরাও অনেক সময় প্রাণ খুলে আল্লাহকে ডাকে ওটা কাজে লাগবে না, কবরে গিয়েও অনেকে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আল্লাহ করে, সবাই মূর্তির কাছে গিয়েও আল্লাহ আল্লাহ করে, কিন্তু ওখানে শর্ত হলো ওরা মূর্তিকে মানে বা কবরবাসীকে শরীক হিসেবে মানে, সেই জন্য ওটা নির্ভেজাল আকিদা নয়। অত চোখে পানি আসলে এখলাস হয় বটে, কিন্তু শিরিক বিমুক্ত এখলাস হতে হবে, এই জন্য আমরা বলি তিনটা শর্ত পূরণ করা উচিত, আকিদায় সহিয়া, তরিকায় সহিয়া, এখলাসে আমল, এখলাসে নিয়ত, তিনটে একসঙ্গে হতে হবে। আপনার আকিদা শিরিক বিমুক্ত হতে হবে, তরিকা শরীয়ত অনুমোদিত হতে হবে, এবং আমলটা সিরফ আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, তাহলে আল্লাহর কাছে আপনার আমল, আমার আমল কবুল হবে, নইলে আমি কিয়ামতের মাঠে ব্যর্থ হব। আল্লাহ পাক আমাদের যেন আমলগুলোকে শিরিক বিমুক্ত তৌহিদ ভিত্তিক করা তৌফিক দেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সিরাতে মুস্তাকিম দেখিয়ে গেছেন সেই তরিকা অনুযায়ী যেন হয়, এবং যতটুকু করি লোক দেখানো নয়, লোককে শোনানোর উদ্দেশ্যে নয়, সিরফ আল্লাহকে খুশি করার জন্য যেন আমরা করি, ইনশাআল্লাহ তাহলেই আখেরাতে আমরা মুক্তি পাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদৌস পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।